কোথায় যাবি বল, তুই আমায় ছাড়া কেমনে রবি, বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি, বল তুই আমায় ছাড়া কেমনে রবি, তোর পরানে আমারে মন বাঁধি আছি সারা জীবন, তোরে ছাড়া বাঁচি না, তোর পরানে আমারে মন বাঁধি আছি সারা জীবন, তোরে ছাড়া বাঁচি না, বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি, বল তুই আমায় ছাড়া কেমনে রবি, তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে, এক জীবনে চুভু হতেই পারে, তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে, যাস না রে এভাবে চলে আমি যাচ্ছি পথ ভুলে, বহু দূরে কেউ তো জানবে না, যাস না রে এভাবে চলে আমি যাচ্ছি এই পথ ভুলে, বহু দূরে কেউ তো জানবে না, বল তুই আমায় ছাড়া কেমনে রবি, তোর পরানে আমারে মন বাঁধি আছি সারা জীবন, তোরে ছাড়া বাঁচি না, তোর পরানে আমারে মন বাঁধি আছি সারা জীবন, তোরে ছাড়া বাঁচি না, আমি বলছি ছোট্ট একটা কারণে এইভাবে আমায় ভুল বোঝা উচিত, বলো প্লিজ কিছু বলো। আচ্ছা উত্তরটা তোমার কাছেই থাক, তোর পরানে আমারে মন বাঁধি আছি সারা জীবন, তোর পরানে আমারে মন বাঁধি আছি সারা জীবন, তোরে ছাড়া বাঁচি না, তোর পরানে আমারে মন বাঁধি আছি সারা জীবন, তোরে ছাড়া বাঁচি না, বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি, বল তুই আমায় ছাড়া কেমনে রবি।